বসেই দেলি, আখি মুমিসেই দেলি, পাঞ্চর হেই গলা এই ছাতি, এ রঙ্গপতি রঙ্গপতি। হ্যাঁ অটোরে বসেই দেলি, আখি মুমিসেই দেলি, পাঞ্চর হেই গলা এই ছাতি, এ রঙ্গপতি রঙ্গপতি। রঙ্গবতী।